প্রকার নির্মাণ করা হয় সেই মসজিদে নামাজ পড়া যাবে কি? সালাত আদায় হয়ে যাবে, কারণ হচ্ছে সালাত গোটা দুনিয়াতে জায়েজ হবে, কবরস্থান ছাড়া আর কি হাম্মাম পায়খানা ছাড়া সব জায়গায় কি হবে? তবে এরকম মসজিদ যদি জেরার হয়, মসজিদ জেরার, যেটা দিনকে ধ্বংস করার জন্য